الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليحكم أهل الإنجيل بما أنزل فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصم مني دماءهم وأموالهم وحسابهم على الله عصم مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه যাবতীয় প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুসলিম উম্মার আভ্যন্তরীণ ঐক্য সংহতি দৃঢ় রাখার জন্য আল্লাহ এবং তার রসুলের বাণীগুলো আমাদের অত্যন্ত উপকারী এবং আমাদের জন্য খুবই ফলপ্রদ, যেগুলো আমাদের আলোচনা সাধারণত করার প্রয়োজন দেখা দেয় না বলে আমরা করি না। তো মাঝে মধ্যে এবং আজকের বৈশ্বিক পরিস্থিতিতে মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য যে আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে, সে কারণ বাধ্য হয়ে আমাদের নিজেদের বিষয়ে কিছু কথা বলতে হচ্ছে। মুসলমানরা ইসলামের কথা বললেই তাকে তির্যকভাবে ইহুদি নাসারা নেতৃবৃন্দ এবং তাদের মিডিয়াগুলো আক্রমণ করে, আবার মুসলমানদের মধ্যেই তাদের কিছু অনুসারী আছেন যারা দুটি ভাগে বিভক্ত, একদল চরমপন্থী একদল শৈথিল্যবাদী। যারা শৈথিল্যবাদী তারা সালাত সিয়াম হজ জাকাত কোনো কিছু আদায় না করেই নিজেদেরকে পাক্কা মুসলমান বলতে চান, আর যারা চরমপন্থী তারা পান থেকে চুন খসলেই একজনকে মুসলিম উম্মার গণ্ডি থেকে বের করে দিয়ে কাফের বলতে চান। মুসলমান কখন কাফের হবে এ বিষয়ে স্পষ্ট ধারণা অনেকেরই নাই, বিশেষ করে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তাদের কাছে এই বিষয়টা ধূম্রজাল হয়ে আছে। তারা কিছু কিছু হাদিস পড়েই মনে করেন এই তো লোকটা কাফের হয়ে গেল। যেমন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হালাফা বিগায়রি ইসমিহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করল সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাত মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত তরক করল সে কাফের হয়ে গেল। দুটো অভ্যাস মানুষের মধ্যে আছে যা কুফুরি অভ্যাস, এই মর্মে একটা হাদিস এসছে সেখানে বলা হয়েছে ফাকাদ কাফেরা, কাফারা সে কুফুরি করল। এই কুফুরি করল অসংখ্য জায়গায় হাদিসে পাবেন আপনারা, যে ব্যক্তি ওয়াদা খেলাপ করল সে কাফের হয়ে গেল, সে একটু আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করল সে কাফের হয়ে গেল। অত কাফের যখন হয়ে যায় তাকে হত্যা করা যায়, তার মালামাল লুট করা যায়, তার বউ আমার জন্য হালাল হয়ে গেল। মানুষের মধ্যে দুই রকম, মিনহুম মুমিন ও মিনকুম কাফের, কোরআনেই আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল আছে মুমিন একদল আছে কাফের, এর মাঝখানে কোনো স্তর আল্লাহ পাক রাখেননি। অর্থাৎ আল্লাহ নবী যখন বলছেন সে ব্যক্তি যদি কেউ আল্লাহ যদি অন্যের নামে কসম করে তাহলে সে কাফের হয়ে গেল। অতএব কাফের হওয়ার পরে সে তার মুমিন হতে পারে না, চমৎকার যুক্তি আছে কথাগুলোর মধ্যে, যুক্তি আছে না? যদি এই হাদিস আপনার সামনে বলে সকলে সহি হাদিস, তা আপনি তো অটোমেটিক্যালি একজনকে কাফের বলবেন। আর আমরা তো হওয়ার হামেশা অগ্নি শপথ, বজ্র শপথ, মা বাপের শপথ, এই মাটির শপথ, আগুনের শপথ নিতেই আছি আমরা, তাই না? তাহলে আমরা সব কাফের হয়ে গেছি, অত কাল্লা কাটা যায়। এইগুলো দিয়ে আন্তর্জাতিক বুদ্ধিজীবী সমাজ যারা ইসলামের অনেক বিষয় খবর রাখে, যেগুলো আমরা বড় বড় আলেমরাও খবর রাখি না, 2004 সালে 20 সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জর্জ বুশের পলিটিক্যাল সেক্রেটারি আমার কাছে এসেছিলেন, 2 ঘন্টা তার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি হতবাক বিস্ময়ে বিস্মিত হয়ে গেছি যে ওই লোকটা ইসলামের এত গভীর বিষয়গুলো জানে যেগুলো বহু আলেম জানে না। পীর মাশায়েখের সঙ্গে আপনাদের পার্থক্য কি, তবলিগদের সঙ্গে আপনাদের পার্থক্য কি, জামাত ইসলামের সঙ্গে আপনাদের পার্থক্য কি, আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আপনাদের পার্থক্য কি, হতভম্ব হয়ে গেছে। এগুলো বোঝে কাম করে, তুই হলি বেটা খ্রিস্টান থাকিস আমেরিকাতে, তোর এসব জ্ঞান বুদ্ধি কোত্থেকে আসলো, চিন্তা করে। এমনকি শেষ ছেদ গিয়ে এমন এক দার্শনিক প্রশ্ন করে বসলো যে প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন, কিন্তু আমি খুব সহজে জবাব দিয়েছিলাম। বলছে কি জানেন, স্রষ্টা সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য আছে কি? কেন থাকবে না? প্রেসিডেন্ট আপনার দেশের আর আপনার দেশের নাগরিকের মধ্যে পার্থক্য নাই? তা আছে, কিন্তু মানুষেরও তো আমরা এক। দেখলাম ওটা ঠিক ওর মাথায় ঢুকলো না, ঠিক আছে। লাকিলি সামনে আমার বারান্দা তো একটা কুকুর এসে বসছে, ওই কুকুর আরে কুকুরের সৃষ্টিকর্তা দুটো কি এক? না নেভার নেভার নেভার, কুকুর আর গড কোন এক হয়? হ্যাঁ, একটা মতবাদ আছে নিও প্লাটিনিজম, যাকে আমরা বাংলায় সাধারণত অদ্বৈতবাদ বলি, স্রষ্টা এবং সৃষ্টি দুই নয় এক, ওটা মুসলমানদের মধ্যেও আছে। ও মাই গড, ইট ইজ অলসো ইন মুসলিম, ইয়েস, এটা মুসলমানদের মধ্যেও আছে, only you know who are called as Pir Mashayat. Yes, apni Pir Mashayat boli kaku bujhen tole ha e to Bangladesh e bhorti oi kobor e jaye shedda kore ha dekhchi to Sylhet e dekhchi ami Omuja dekhchi ওখানে কেন করে ওদের ধারণা যে ওই যে মোনাজাত করে কবরের পাশে বসে যা কিছু বলছে মৃত পীর সবই শুনছে আর তার ধারণা মরে গেলেই ওই পীর আল্লাহর সঙ্গে মিশে গেছে এখন যাই শুনবে তাই আল্লাহ কবুল করবে আত্মায় আত্মায় মিলন হলে পরমাত্মায় লীন হয়ে যায় পৃথিবীতে যত সৃষ্টি বিরাজ করছে সবাই এক স্রষ্টার অংশ বিভিন্ন নামে তারা পৃথিবীতে চরে বেড়ায় কেউ কুকুর হয়ে কেউ মানুষ হয়ে কেউ গরু হয়ে কেউ ছাগল হয়ে মূলত সবই একই সৃষ্টিকর্তার অংশ ও চোখটা মোটা হয়ে গেছে হ্যাঁ এই বিশ্বাসও মুসলমানদের অনেকের মধ্যে আছে এবার বলতে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আহলেজ মুভমেন্ট অ্যান্ড আদার্স তাহলে আহলেদিস আন্দোলন অন্যদের সঙ্গে পার্থক্য কি তোমায় বললাম যে আহলেদিস আন্দোলন যুক্তির উপরে নির্ভর করে আন্দোলন চলে না আহলেদিস আন্দোলন চলে আল্লাহ প্রেরিত ওহির বিধানের উপর নির্ভর করে কোরআন এবং সহিহাদিসের প্রকাশ্য অর্থে যা পাওয়া যায় সেটার উপরে তারা নির্ভরশীল থাকে সেখান থেকে দূরতম কোনো অপব্যাখ্যা বা সাধারণ দূরতম ব্যাখ্যা তারা করে না আর সেই জন্য অন্যদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য এখানে হয়ে যায় আমরা ওহির বিধানকে আগে রাখি যুক্তিকে ওহির পক্ষে ব্যাখ্যাকারী বলে বিশ্বাস করি অন্যেরা যুক্তিতে যেটা কুলায় সে গ্রহণ করে আয়াত হোক আর হাদিস হোক আর যুক্তিতে যেটা কুলায় না সেটাকে তারা অস্বীকার করেন না তবে অপব্যাখ্যা করেন যে কোনো কাজে নিজের বুঝটা ঠিক রাখেন কোরআন হাদিসকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা করেন এই মৌলিক পার্থক্য আমাদের সঙ্গে অন্যদের সবার সাথে তখন যে বুঝতে পারছি তারপরে আমি তাকে বললাম ভাই বাংলাদেশে বহু দল মতের মুসলমান আছে তবু এজ এ হোল আমরা সবাইকে মুসলমান বলি যেহেতু ওরা আল্লাহকে স্বীকার করে রসুলকে স্বীকার করে কাবাকে স্বীকার করে সালাত সিয়ামকে অস্বীকার করে না সেই জন্য হ্যাঁ দুই ঘন্টা লাগছে তাকে বুঝাইতে কিন্তু এই বক্তব্য ঘরের মধ্যে দিয়েছি আপনাদের সামনে দেয় নাই এখন কেন বলছি যে তাদের অনুসারী দেশে এত বেশি হয়ে গেছে যেখানে সেখানে যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে তার রক্ত হালাল করার ব্যবস্থা করা হচ্ছে এবং এই কাজে ব্যবহৃত হচ্ছে টুপি দাড়িওয়ালা কিছু মানুষ দুর্ভাগ্যক্রমে গত 8-10 বছর থেকে তারা রফল আদায় শুরু করে দিয়েছে যারাই চরমপন্থী বাংলাদেশে ইসলামী দলগুলো অধিকাংশই রফল আদায় করে বুকে হাত বাঁধে ফলে সরকারি গোয়েন্দারা ভাবে এরা সবাই বোধ হয় আহলে হাদিস আহলে হাদিস আর রফাদানিস এক নয় এটা তারা বুঝতে পারে না যে এক মাস ছিলাম রিমান্ডে প্রতিদিন করে আমার ওয়াজ করতে হয়েছে পুলিশের সাথে ওর স্যার আপনি যা করেন ওরা যে তাই করে তা ফারাকটা কি বেটা ফারাক খালি রফাদানে হয় আরো ফারাক আছে আকিদায় বিশ্বাসে ফারাক আছে বিষয়গুলো আপনাদের বোঝা দরকার কারণ আপনাদের ছেলেরা চলে যাচ্ছে সেখানে মুখে লম্বা দাড়ি মাথায় টুপি পাঁচক্ত সালাদ আজান হওয়ার আগেই মসজিদে চলে আসে কোরআন দিব নিয়মিত পড়ছে সবই ঠিক আছে দুদিন পরে হাওয়া হয়ে গেছে কোথায় গেল খবর নেই ও এখন বাপকে বলে কাফের ও চাষাকে বলে কাফের ওর মাকে বলে কাফের বাড়ি খাওয়া নিষিদ্ধ বাপ হারামখোর বাপ এই সরকারের আনুগত্য করে অথবা বাপের চাকরি বাতিল এই ফতোয়া দিয়ে দিয়ে অস্থির করে দেওয়া ও আর দেশেই থাকে না এগুলো চরমপন্থী আকীদা আপনাদেরকে এই বিষয়ে কোনোদিন বলিনি বাধ্য হয়ে এখন বলতে হচ্ছে আপনাদের এলেমে থাকা ভালো সূরা মায়দা 44, 45 এবং 47 তিনটি আয়াতই তাদের দলিল আল্লাহ বলছেন আলী হাকুম আহলুল ইনজিলে বিমা উনজিলা ফিহি ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন ইনজিলের অনুসারী যারা অর্থাৎ খ্রিস্টান যারা তাদের উচিত হবে ইনজিলে যা নাজিল করা হয়েছে সেই অনুযায়ী তাদের বিচার ফয়সালা করা কারণ যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা ফাসেক এর আগের 44-45 বলা হয়েছে, 44 বলা হয়েছে তারা কাফের, 45 বলা হয়েছে তারা জালেম, আর 47 হাতে বলা হয়েছে তারা ফাসেক। আমাদের সরকার যেহেতু কোরআন হাদিস অনুযায়ী এদেশে বিচার ফয়সালা করেন না, কোর্ট কাছারিতে ইংরেজ ব্রিটিশ আইন চলছে, কোরআন হাদিসের আইন চলে না, পার্লামেন্টে যেহেতু কোরআন হাদিসের বিধান চলে না, অতএব সরকার কাফের, আমাদের আদালত আইনজীবী সবাই কাফের। আপনারা তো জানেনই যে আদালতে বোমা মারেনি, ওই আয়াতের আলোকেই মানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم امرت ان اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله وان محمد رسول الله ويقيموا الصلاه ويؤتوا الزكاه। আল্লাহ রাসূল বলেন, আমি আদিষ্ট হয়েছি মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য, যতক্ষণ না সে সাক্ষ্য দান করবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ আল্লাহর রসুল, এবং সে সালাত কায়েম করবে এবং জাকাত আদায় করবে। ফায়জা ফাআলু জালিক, যখন এইগুলো সে করবে, আসমা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, ওই ব্যক্তির জানমাল আমার থেকে নিরাপদ হয়ে যাবে, ইল্লা বি হাক্কিল ইসলাম, ইসলামী দণ্ডবিধির কারণ ব্যতীত। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব আল্লাহর উপরে থাকবে। অর্থাৎ আমরা বাহ্যিকটা দেখব খালি, ভিতরে তার আকিদায় কি আছে না আছে এটা আমার দেখার বিষয় নয়। বুখারি মুসলিমের হাদিস, মিশকাতে 12 নম্বর হাদিস। এখানে যে একটা মৌলিক বিষয় পাওয়া গেল যে আমাদের বাহ্যিক আমল দেখে বিচার হবে, ভিতরে ঢোকার দায়িত্ব আল্লাহর, যদি কেউ মুনাফিকি করে আল্লাহ সেটা খবর রাখে, আমরা বাহিরটা দেখব ভেতরটা না হয়। এক যুদ্ধে জনৈক তরুণ সাহাবি এক জায়গায় হামলা করেছে, ওই লোকটা ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে, ও তাকে মেরে দিয়েছে। ফিরে এসে বলছে, হে আল্লাহ রসুল, আমি একজনকে মেরেছি কিন্তু ও কলমা পড়েছিল, তা আসলে আমার তরবারি দেখে ভয়ে কলমা পড়েছিল, তা আসলে কলমা পড়েনি। আল্লাহ রসুল এমন খেপা খেপছে, হা সাকাত্তা কালবাহু, তুমি কি ওর বুক ফেড়ে দেখছিলে, কোন অন্তরে বলেছে, ভয়ে বলেছে নাকি বিশ্বাসের সঙ্গে বলেছে, তোমার দায়িত্ব ওটা নয়, তুমি খেলে মুখে শুনছো ওটাই তোমার দায়িত্ব। কথা খেয়াল করছেন তো, তুমি কি ওর বুক ফেড়ে দেখছ? এবার আল্লাহ নবীর হাত উঁচা করে দুই হাত আল্লাহ, ইয়া আল্লাহ ইন্নি বারিয়ুম মিনহু, আল্লাহ আমার এই সাহাবী যা করেছে আমি তা থেকে মুক্ত, আল্লাহ তোমাকে ক্ষমা করো। কারণ একটা মানুষের জীবন হত্যা করার চাইতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা উত্তম, এটা একটা হাদিস। জাওয়ালুদ দুনিয়া খায়রুন মিন সাফাকিদ দামির নাফস মিন সাফাকিন নাফস, একটা মানুষের জীবন নিহত হোক এর চাইতে পৃথিবী ধ্বংস হোক তাও আমার কাছে উত্তম, আমার এই সাহাবি যে কাজ করেছে আল্লাহ আমি এর থেকে মুক্ত। তাহলে কি বোঝা গেল দ্বারা, আমার দায়িত্ব বাহ্যিকটা, ভেতরটা নয়। কুফরি দুই রকম, কুফরে এতেকাদি, কুফরে আমলি, বিশ্বাসগত কুফরি আর কর্মগত কুফরি। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে ব্যক্তি কাফের, এটাও ওরকম ভাবে দুই ভাগে বিভক্ত। ওই আদালতের বিচারক বা বাংলাদেশের সরকার যদি আল্লাহর কোন বিধানকে প্রকাশ্যে অস্বীকার করে, ধরুন সরকার বলল আমরা আল্লাহকে মানি না, আল্লাহ বলে কেউ নাই, রসুলকে মানি না, রসুল বলে কিচ্ছু নাই, সালাত নেই, সিয়াম নাই, যত খুশি জেনা করো, ব্যভিচারী করো, সুদ খাও, যত খুশি করো, কোনো সমস্যা নেই, এটা যদি কেউ বলে, বিশ্বাসগতভাবে যদি বলে, অথবা অস্বীকার কতবা এনাদ জুহুদ যদি থাকে, সে কাফের হবে। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين যখন আমরা বললাম হে ফেরেশতা মণ্ডলী তোমরা সবাই আদমের সিজদা করো, তো সবাই এই বলে সিজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত সে কি করলো? আবা আস্তাকবারা, অস্বীকার করলো এবং অহংকার করলো। আরো যুক্তি দিল, খালাকতাহু মিন তিন খালাকতানি মিন নার, আল্লাহ আমি কেন ওকে সিজদা করব? আপনি ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আগুন সবসময় উপরে থাকে, মাটি সবসময় নিচে থাকে। আগুন কখনো মাটিকে সেজদা করতে পারে না, ওর মাটি আগুনকে সেজদা করবে? লজিক দিচ্ছে আল্লাহর সঙ্গে। যারা যুক্তি দিয়ে কোরআন হাদিস প্রমাণ করে তারা কিন্তু ইবলিসের বংশধর। পৃথিবীতে আউয়াল মান কাস ইবলিস, পৃথিবীতে প্রথম ক্যাস করেছে আসমানে ইবলিস, আর পৃথিবীতে ক্যাস করি আমরা। যখনই মানুষ যুক্তি দেবে, ইমাম সাহাবী প্রখ্যাত তাবেঈ তিনি বলছেন, যখন দেখবে কেউ কেয়াস করা শুরু করেছে, যুক্তি দেওয়া শুরু করেছে, ধরে নিও সে হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে। খবরদার, এদের কাছে বসো না। ইবনে উমরের কাছে সালাম পাঠিয়েছে এক ভদ্রলোক, বড় আলেম। ইবনে উমর বলছেন, এই তুমি যে ওই লোকটা সালাম আমাকে পৌঁছালে, আমি শুনেছি ওই আলেমটা বেদাতি, শুনে রাখো, যদি ও সঠিকভাবে বেদাতি হয় আমার সালাম তাকে যেন পাল্টা দিও না, ও বেদাতিকে আমি সালাম দেই না। চিন্তা করে, এত ঘৃণা করতো সে যুগে। উমর ফারুক বলছেন, খবরদার, এই যুক্তিবাদীদের সঙ্গে বসেন, ওরা প্রবৃত্তি পূজারী, মন যা চায় তাই বলে। ফাইনাম আদা উসুনান, ওরা হাদিস কোরআনের শত্রু, ওদের থেকে দূরে থাকুক। যুক্তি দিছিল ইবলিস, মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। যুক্তি দেব আমরা অভিশপ্ত হয়ে যাব। যদি কেউ আমরা বলতে চাই কিসের নামাজ রোজা করব, আমার অন্তর ভালো আছে, দিল সাফ, তো সব সাফ, উঠা বসা উজু করো, শীতকালে কষ্ট কি দরকার, তোমাদের মতো নামাজ দিচ্ছে, আমি ভালো আছি, বলো না প্রায়। এই যুক্তি দিয়ে যারা সালাতকে অস্বীকার করে বা আরো কিছু করে, পরিষ্কারভাবে তাকজিব, যারা মিথ্যা বলে, আল্লাহ মিথ্যা, কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, এই যারা বলে তারা নিঃসন্দেহে কাফের, সে ব্যক্তি হোক আর সরকার হোক। কিন্তু যদি কেউ অন্তর থেকে স্বীকার করে অথচ বাস্তবে কাজ করে না, ওই ব্যক্তি হাকিকি কাফের নয়, ওই লোক হল কর্মগত কাফের। যেমন একটু আগে বললাম না, মান হালাফা বেগারিল্লাহ ফাকাত কাফারা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করলো, সে কুফরি করল। ওরকম ভাবে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত নিজেদের মন গড়া আইন চালু করলো, সে কুফরি করলো, কিন্তু ওই কাফের চিরস্থায়ী জাহান্নামী কাফের, মুখরিজ আনিল মিল্লাহ, ইসলামী জামাত থেকে বহির্গত বলে গণ্য হবে না। এই কারণে সে অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কেয়ামতে বিশ্বাস করে, যদিও আমলটা তার খারাপ। আরেকটা মূলনীতি এ বিষয়ে আমাদের কথার সঙ্গে আমরা যুক্ত করব, হযরত আব্দুল ইবনে আব্বাসের ব্যাখ্যা, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের একটা আছে, তিনি চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, যেটা আমি আপনাদের শুনিয়ে দিই। তিনি বলছেন, মান জাহাদা বিমা আনজালাল্লাহু ফাকাদ কাফারা, ওয়ামান আকাররা বিহি ওয়ালাম ইয়াহকুম বিহি ফাহুয়া যালিমুন ওয়া ফাসিকুন। আল্লাহ পাক যা নাজিল করেছেন, সে নাজিলকৃত বিষয়কে যে ব্যক্তি ইনকার করে, অস্বীকার করে, প্রত্যাখ্যান করে কঠিনভাবে, ফাকাদ কাফারা, সে কাফের। ওমান আকাররা বিহি বিমা আনজালা বিহি, কিন্তু যে ব্যক্তি স্বীকার করে যে না, কোরআন সত্য, সালাত সত্য, সিয়াম সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, কেয়ামত সত্য, ঠিক, অস্বীকার করে না কিন্তু স্বীকার করে, কিন্তু ওলাম ইয়াহকুম বিহি, কিন্তু সেই অনুযায়ী বিচার ফয়সালা করে না, শাসন করে না, ফাহুয়া জালেমুন ও ফাসেকুন, সে ব্যক্তি জালেম এবং ফাসেক। অর্থাৎ পরপর তিনটে শব্দ শুনলেন না, ফাউলায়াকুমুল কাফেরুন পররাতে, ফাউলায়াকুমুল জালেমুন পররাতে, ফাউলায়াকুমুল ফাসেকুন, একই অপরাধে তিন রকম শাস্তি কি হয়? প্রথমটাই খালি ধরে ওরা কাফের হয়ে গেছে, কিন্তু পরের দুইয়াতে যে জালেম ফাসেক আছে ও দুটো থেকে মুখে আর না, জালেম ফাসেক আর কাফের এক না, পার্থক্য আছে না? সাহাবা ইকরামের ব্যাখ্যা পাওয়ার পরে আর কারো ব্যাখ্যা প্রয়োজন নাই। তথাপিও বলতে হয় পৃথিবীতে যত বড় বড় আলেম আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এবং অন্যান্য দলের মধ্যেও, সবাই এক বাক্যে এই ব্যাখ্যা করেছেন যে তারা প্রকৃত অর্থে হাকিকি কাফের নয়, যে কাফের ইসলামী জামাত থেকে বহিষ্কৃত বলে গণ্য হয়, মুখরেজ আনিল মিল্লাহ নয়, বরং এরা হলো ফাসেক, গুনাহগার, পাপী। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত নিজেদের মন গড়া আইন দিয়ে দেশ শাসন করে বা বিচার ফয়সালা করে, সে ব্যক্তি নিঃসন্দেহে কবিরা গুনাহগার এবং মহাপাপী, কিন্তু তাকে কাফের বলা যাবে না, তার রক্ত হালাল হবে না। দু একটা উদাহরণ দিলে আপনাদের সুবিধা হবে। তার আগে একটা উসুল আপনাদের বলে দিই, মূলনীতি। মানে আযামি উসুল আহলে সুন্নাহ আন্নাহু কাদ ইস্তামিউ ফির রাজুলি কুফরুন ওয়া ঈমানুন শিরকুন ওয়া তাওহীদুন তাকওয়া ওয়া ফুজুরুন নিফাক ওয়া ঈমানুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এই যে একজন মানুষের মধ্যে একই সাথে কুফরিও থাকতে পারে, ইমানও থাকতে পারে, একই সাথে তৌহিদও থাকতে পারে, শিরকও থাকতে পারে, একই সঙ্গে নিফাকও থাকতে পারে, ইমানও থাকতে পারে, একই সঙ্গে তাকওয়াও থাকতে পারে, ফাসিকিও থাকতে পারে। এটা একটা মূলনীতি। খারেজি মুতাজিলা বা বেদাতিদের ধারণা হলো ইমান একটা রিজিড ম্যাটার, ইমান একটা অখণ্ডনীয় অবিভাজ্য বিশ্বাসের নাম, যার মধ্যে কোনো কাজে কুফরি দেখা দিবে পুরো লাইফটাই সে পুরোপুরি কাফের। একটা ছেলে মিথ্যা কথা বলল, যেহেতু মিথ্যা মহাপাপ, হাদিসের বিরুদ্ধে সে কথা বলেছে, মিথ্যা কসম খাইল আল্লাহ বাদ্য, সে কুফরি করেছে, অতএব সে পুরো লাইফটা সে কাফের হয়ে গেল। তাদের যুক্তি হয় কাফের নয় মোমেন, মাঝখানে কোনো খবর নাই, অথচ হাদিসে কোরআনে অসংখ্য প্রমাণ দিয়ে দেখা যাচ্ছে যে তারা একই সঙ্গে কাফের হতে পারে, ইমানদার হতে পারে। যেমন সূরা হুজুরাত পড়ুন, ক্বালাতুল আরাব আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। বেদুইনরা বলে আমরা ইমান এনেছি, তুমি বলে দাও তোমরা এখন, তোমরা কেবল মুসলমান হয়েছো, এখন ইমান তোমাদের দিলে প্রবেশ করে নাই। তাহলে কি হলো? আল্লাহ বোঝাচ্ছেন যে তুমি পুরোপুরি মুসলমান এখন হওনি। এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে, ওই লোকটা একই সঙ্গে ইমানদার বটে, একই সঙ্গে মুসলিম, কিন্তু ইমান পুরোপুরি হয়নি। আল্লাহ রসুল বা আল্লাহ তাকে কাফের বলছেন না। আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে, এক ক্ষেত্রে আমি হয়তো দেখছি মুনাফিকি করলাম, আরেক ক্ষেত্রে আমি ইমানদার, একদিকে হয়তো আমি মিথ্যা বলেছি, আরেকদিকে আমি আল্লাহকে স্বীকার করে আল্লাহর কাছে কান দিই। একই ব্যক্তি একই সঙ্গে কুফরিও করে ইমানও রাখে, একই ব্যক্তি সালাত আদায় করছে আর বেরিয়ে গিয়ে মিথ্যা কসম খাচ্ছে। তাহলে মিথ্যা কসমটাকে আপনি পুরো কাফের বললেন, সালাত আদায় করলে তাকে কি বলবেন? যেমন একজন লোক পূর্ণ ইমানদার হতে পারল না আল্লাহর ভাষায়, ঠিক অনুরূপভাবে একটা লোক পূর্ণ কাফের হতে পারে না, একটা কুফরি করলে, কুফরের একটা অংশ করলে পুরো কাফের হয় না, ইমানের একটা অংশ করলে ঠিক তেমনি পুরো মুমিনও হয় না। আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু, মান লা ইউমিন বাওয়া ইয়াকাহু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয় যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যেখানে আল্লাহ নবী তিনবার কসম খাচ্ছেন, অথচ আমি প্রতিবেশীকে মারলাম বা গাল দিলাম, নিরাপদ নয়, তাহলে কি আমি কাফের হয়ে যাবো পুরোপুরি? আমি ওই ক্ষেত্রে কুফরি করেছি, সর্বক্ষেত্রে কুফরি নয়। এই ভাষা বুঝতে তাদের সমস্যা। অন্যদের সঙ্গে আকীদাগত পার্থক্য আমাদের এই, অন্যরা একটা মানুষ একটা ক্ষেত্রে কুফরি করলেই তাকে কাফের বলে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হাদিসরা একটা মানুষ একটা ক্ষেত্রে কুফরি করলে তার পুরো জীবনটাকে কাফের বলে না। হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব আল্লাহর পরে। এটা কোরআনি দলিল গেল, হাদিসের দলিল নেন। প্রখ্যাত সাহাবি মুআজ ইবনে জাবাল গিয়েছেন সিরিয়াতে, ফিরলেন মদিনাতে, আল্লাহ নবীর সামনে গিয়ে সেজদা পড়ে গেল। আল্লাহ নবী কি বলে, তুমি সেজদা করছো মানুষকে, কি ব্যাপার? বলে, হে নবী, আমি এমন এক দেশে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি তারা তাদের নেতাদের সেজদা করে। তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি, আপনি দুনিয়ায় শ্রেষ্ঠ না, আপনি আখেরাতেও শ্রেষ্ঠ, আমি আপনাকে ছাড়া কাকে সেজদা করব? সাহাবিটা অত সহজ নয়, মুআজ বিন জাবাল আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় সাহাবি বলা যেতে পারে একটা। আল্লাহ নবী যেখানে দেখি চলতেন মুআজ বিন জাবালকে সাথে নিতে, এমনকি সর্বশেষ তিনি যখন মুআজ বিন জাবালকে পাঠালেন ইয়েমেনে কাজী হয়ে করে, হাকিম বা শাসক বানিয়ে গভর্নর করে, হে মুআজ তুমি চলে যাচ্ছ, তুমি হয়তো যখন ফিরে আসবে আমাকে আর পাবে না, তখন তুমি আর কবর দেখবে, তুমি আমার ওসিয়াত মনে রেখো, যেখানে যাচ্ছ তারা নতুন মানুষ, তাদের উপরে জুলুম করো না, যাকাত নেওয়ার সময় বুঝিয়ে বুঝিয়ে নিও, তাদেরকে গিয়ে প্রথমে তৌহিদের দাওয়াত দাও, তারপরে সালাতের নির্দেশ দাও। এই যে উপদেশগুলো দিচ্ছেন ঠিকই, উনি তাহলে কত আদরের সাহাবি হলে তিনি তাকে এই কথা বলে, যে তুমি যখন আসবে ফিরে আমাকে হয়তো বা তুমি নাও পাবে, তুমি তখন আমার কবর দেখবে। ঠিকই মুআজ বিন জাবাল ফিরে এলেন, তার কবর দেখলেন। এই প্রিয় সাহাবিটাই সরাসরি আল্লাহ নবীকে সিজদা করছে। বলুন, মুআজ বিন জাবালকে কি আপনি কাফের ফতোয়া দিবেন? তাকে কাফের বলি তো আমি কাফের হয়ে যাব, তা থাকেটা কি? মক্কা বিজয় হয়ে গেছে, মুসলমানরা উল্লসিত আনন্দিত, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এসে গেছে আল্লাহর সাহায্য এবং ফাতে মক্কা, আর কি। ১৯ দিন পরে মক্কাতে বেরোলেন হুনাইনের যুদ্ধে, রাস্তায় একটা বড় বৃক্ষ, যা তো আনওয়াদ যার নাম, তার পাশ দিয়ে যাওয়ার সময় নতুন মুসলমান যারা হয়েছে, নতুন সাহাবি, তারা তারা বলছে, এই যে আল্লানা জাত আনওয়াদ কামা লাহুম জাত আনওয়াদ, হে নবী, এদের যেমন জাত আনওয়াদ বৃক্ষ আছে, আমাদেরকে ঠিক অনুরূপ একটা জাত আনওয়াদ বৃক্ষ সাব্যস্ত করে দিন। আল্লাহ নবী চমক উঠলেন, কি ব্যাপার? মুসার উম্মত মুসাকে যা বলেছিল তোমরা তো তাই বললে? মুসার উম্মত মুসাকে বলেছিল, ইজাল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মুসা, এই মূর্তি পূজারীদের যেমন বহু উপাস্য রয়েছে, তুমি ঠিক আমাদের উন্নতির একটা উপাস্য নির্ধারণ করে দাও। মুসা বলেছিল, তোরা এতই জাহিল, তোর যে চোখের সামনে যে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারল, তোরা সেই আল্লাহকে উপাসনা বাদ দিয়ে মূর্তি উপাসনা করবি? হাজার হাজার বছর পরে আজকে আমার কষ্ট সেই কথাই শুনতে হলো, আমি আখেরি নবী, তোমরা আমার কাছে সবসময় তৌহিদের ওয়াজ শুনছ, শিরকের বিরুদ্ধে ওয়াজ শুনছ, আর তোমরা এই কথা বললে? লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা পিছনের ইহুদি নাসারাদের অনুসরণ করবে। এজন্য আমরা সূরা ফাতিহা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, হে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং নাসারাদের অনুসারী করো না। যারা এই দাবি করলেন তারা শিরিক করলেন না? আল্লাহ নবী তাদেরকে কল্লা কাটছেন? কারণ তারা না বুঝে বলেছে, পরে যখন বুঝিয়ে দিলাম ঠিক হয়ে গেল। আজও যদি আমাদের কোনো সরকার বা কোনো ব্যক্তি বা কোনো আলেম বা কোনো আমাদের সাধারণ লোক না বুঝে কিছু কোনো এরকম অস্বীকারমূলক কোনো কথা উচ্চারণ করে ফেলে, পরে তাকে বুঝাতে হবে, বুঝানোর পরেও যদি সে বুঝে শুধু অস্বীকার করে, তখনই সে কাফের হবে, মুখ দিয়ে বললে মানুষ হয়ে যাবে? এত সস্তা নাকি? একটা মুসলমানকে ইসলাম থেকে খারিজ করে দেওয়াটা এত সহজ নয়। এই উদাহরণগুলি আমাদের সামনে বড় বড় দলিল। যখনই সাহাবে কেরাম যুদ্ধে গিয়েছেন তখনই তাদেরকে নির্দেশ দিতেন, খবরদার করো, আগে দাওয়াত দাও। এমনকি খায়বারের যুদ্ধ, ইসলামের ইতিহাসে একটা মোড় পরিবর্তনকারী যুদ্ধ, সপ্তম হিজরিতে হয়েছে, ইহুদিদের সবচেয়ে কঠিন দুর্গ নিয়াম দুর্গ, এই দুর্গ জয় হলেই কিন্তু মুসলমানদের জয় হয়ে যায়। সেই দুর্গের সেনাপতি করে জয়ের জন্য সেনাপতি করে আল্লাহ রসুল পাঠালেন, বললেন ফজরের সময় আজকে যার হাতে আমি ঝান্ডা দিব আল্লাহ ইচ্ছা করলে তার হাতেই হয়তো বা বিজয় দিবেন। সমস্ত সাহাবীরা উন্মুখ হয়ে আছে, দেখি কার হাতে আল্লাহ নবী আজকে ঝান্ডা দেন। ওমর পর্যন্ত বলছে আমি ভাবছিলাম আমাকেই বোধহয় দিবে, কিন্তু বলছে কই আলী, কই আলী গেল কোথায়, আলী মুসলিদের মধ্যে আলী নাই, কোথায় গেল সে, বলছে আলী অসুস্থ আসতে পারেনি জামাতে, ডেকে নিয়ে আসো ওকে, ডেকে নিয়ে আসলো। আলী কি হয়েছে তোমার, বলে আমি চোখ মেলতে পাচ্ছি না, মুখে থুতু দিয়ে চোখে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ সেরে গেল সঙ্গে সঙ্গে একবার, বলে যাও ঝান্ডা দিচ্ছি জিহাদে বেরিয়ে যাও। সমস্ত সাহাবীরা স্তম্ভিত, বলে আমরা উন্মুখ হয়ে আছি আমাদেরকে আল্লাহ নবী দিলেন না, আর অসুস্থ আলীকে সুস্থ করে তাকে পাঠিয়ে দিলেন, কি মর্যাদা আলীর। এবার বলছেন দেখো আলী মানুষকে হত্যা করার জন্য আমি আসি নাই, মানুষকে হেদায়তের জন্য আমরা এসেছি, বয়স তো রহমাতাল আলামিন, আমি জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি, হত্যাকারী হিসেবে নয়, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। আগে যে তাদেরকে দিনের দাওয়াত দেবে, যদি তারা দাওয়াত কবুল করে ইসলাম কবুল করে খবরদার অস্ত্র উত্তোলন করবে না, আর যদি তোমাকে অস্বীকার করে তখন তুমি বলবে প্রথমে মনে রেখে দিও অস্ত্র প্রয়োগের আগে তাকে দাওয়াত দিবে, কারণ তোমার মাধ্যমে একজন লোক যদি আল্লাহ দিনের পথে হেদায়েত পায় এটাই তোমার কাছে সবচেয়ে মূল্যবান, লাল উট কোরবানি করার চাইতেও উত্তম হবে। আমরা হাদিসটা সবাই বলি কিন্তু কোন প্রেক্ষাপটে হাদিসটা বলা হয়েছিল এটা কিন্তু অনেকে জানি না। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে সেখানে গিয়ে নসিহা চল নাকি, তখন খালি মারতে হবে, সেখানে পর্যন্ত আল্লাহ রসুল এত গভীর ধৈর্যের সঙ্গে কাজ করছেন। যুদ্ধ বিজয় হলো না, আল্লাহ নবী বলেন চলো মদিনা ব্যাক করো, সবাই বলছে হে আল্লাহ রসুল এইভাবে চলে যাবো অপমান হয়ে, অন্তত বদদোয়া করুন না। আল্লাহ মাহদে সাকিফান ওয়া আতিবিহিম, অনেকে বলছেন হাদিসটা জয়ীফ, অনেকে বলছেন এটা হাসান, তরিক যাই থাক ইতিহাস দিক দিয়ে সঠিক। ওরকম দাওস কওমের গভর্নর সে বলছিল আল্লাহ বলে একজন আছেন কিন্তু আমি তাকে দেখিনি, আসলে আছে কি না সন্দেহ আছে। তার কম লোকরা হে আল্লাহ রসুল আপনি যাকে গভর্নর করেছেন হাবিব ও তো কাফের হয়ে গেছে, কি বলছে সে, সে বলছে আল্লাহ আছে কিনা, আল্লাহ বলে একজন আসেন বলে শুনেছি, আছে কিনা সন্দেহ আছে, কি এতটা কথা, হ্যাঁ ঠিক আছে হে আল্লাহ রসুল আপনি ওদিন বদদোয়া করুন, না আল্লাহ মাহাদে দাওসান ওয়া আতিবিহিম, আল্লাহ তুমি দাওস কমকে হেদায়ত করে তাকে আমার কাছে নিয়ে আস। কয়েকদিন পরেই দাওস কমের 70-80 জন লোক সেই গভর্নর সহ হেদায়ত হয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেলেন, এবং তাদের মধ্যে ছিলেন প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু দাওস বংশের লোক, উনি তার মধ্যে একজন, যাতা করার মনে করেন নাকি, হত্যা করার চাইতে দোয়া করাটাই বেশি জরুরি, প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই, হিংসা এবং প্রতিহিংসা রাজনীতি চলছে সারা বিশ্বব্যাপী, মুসলমান সব জায়গায় কচুকাটা হচ্ছে মরছে এই চরমপন্থী মতবাদের জন্য, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক দল গঠিত হচ্ছে, ইসলামে নিষেধ করা হয়েছে ক্ষমতা দখলের জন্য কোনো দল করা যাবে না, ইসলাম কশ্চিন কালেও ক্ষমতা চেয়ে নেওয়ার নির্দেশ দেয় নাই, লা তাসআলিল ইমারাহ فَإِنَّهُ إِنْ أُعْطِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ عَلَيْهَا وَإِنْ أُعْطِيتَهَا عَنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا খবরদার নেতৃত্ব চেয়ে নিও না, যদি তোমাকে চেয়ে নেওয়ার মাধ্যমে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ওই লোকদের উপরই ফেলে দেওয়া সুপর্দ করা হবে যারা তোমাকে নেতা বানিয়েছে, ওরা দুদিন পরে তোমাকে মারবে। মিশরে দেখছেন না 2012 সালে যারা তাহরির স্কোয়ার কাঁপিয়ে দিয়ে পরবর্তীতে মুরসিকে ক্ষমতা নিয়ে আসলো, সেখানেই এবার 1 বছরের মধ্যেই তারাই একবারে মুরসিকে হটিয়ে দেওয়ার পরে খুশির চোটে 4 দিনে 91 জন নারীকে প্রকাশ্য ধর্ষণ করেছে, খুশির চোটে। ওই মানুষ, মানুষের কোন চরিত্র নাই, আজকে আপনার পক্ষে কালকে আপনার বিপক্ষে, মানুষের কোন হিসাব নিকাশ নেই, যা মনে চায় তাই করে, শয়তান পিছনে লেগে থাকে, অর্থাৎ মানুষের সমর্থন আর বিরোধিতা কোনো গুরুত্ব নাই, সত্য মিথ্যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, কোরআন এবং হাদিসে যেটা সত্য ওটাই সত্য, ওটাই ওখানে যা মিথ্যা ওটাই মিথ্যা। আমার রসুল বলছেন খবর দেওয়ার নেতৃত্ব চেয়ে নেও না, নেতৃত্ব না চেয়ে নিয়ে যদি তোমার কাছে নেতৃত্ব আসে ও এনতালাইহা তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, বলেন সুবহানাল্লাহ। ওই রাজনীতি নিয়ে আসো, হে রাজনীতিকরা যদি দুনিয়াতে অশান্তি দূর করতে চাও ওই রাজনীতি নিয়ে আসো, এই রাজনীতির জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী আমরা একই স্লোগান দিয়েছি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান হচ্ছে মানুষের কাছে ক্ষমতা বা নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। অথচ আমাদের দেশে, বিদেশে, সব দেশেই, যে সকল দেশে এগুলো আছে, অধিকাংশ দেশেই নেতৃত্ব চেয়ে নেওয়ার জন্য দল গঠন করা হয়, শুধু চেয়ে নেওয়া নয়, মানে আগ্রাসন নিয়ে দখল করে আদায় করে নেওয়ার জন্যই ক্যাডার বাহিনী তৈরি করা হয়। টাকা পয়সা মিথ্যা তত্ত্ব যা এমন কোন হেন অপকর্ম যে যা এই জন্য করা হচ্ছে না, হরতাল মিছিল মিটিং ধর্ম সবই করা হচ্ছে, আর বলা হচ্ছে আমার দলের অমুক লোক শহীদ হয়ে গেছে। শহীদ কি তোমার বাবার বাড়ি নাকি? শহীদ আল্লাহ করে। দুর্ভাগ্য এই রাজনীতি এদেশের, শুধু এদেশের না, প্রায় যে দেশে এগুলো আছে প্রায় সব দেশেরই মানুষের জান মাল এবং ইজ্জতের নিরাপত্তার বিরোধী। এই রাজনীতি দিয়ে কশিন কালেও পৃথিবীতে শান্তি আসতে পারে না যতক্ষণ মানুষ আল্লাহ এবং তাঁর রাসূলের বিধান অনুযায়ী রাজনীতিতে না আসবে। সেই রাজনীতি হলো এই, আপনি চেয়ে নেবেন না, অটোমেটিক মানুষ আপনাকে দেবে নিঃসন্দেহে। মানুষ কে ভোটার আপনি জানবেন না, আপনার কাজ তখন তারা পছন্দ করবে না, তারা এবার আপনাকে নামিয়ে দেয়, আপনাকে দুঃখ নাই। এই বিধান কোরআন হাদিসে রয়েছে, সেদিকে আনবে করবে কারা? ইসলামপন্থীরা করবে। দুর্ভাগ্য ইসলামপন্থী অধিকাংশ দলই এখন ইহুদিপন্থী হয়ে গেছে, তারা আকিদার ক্ষেত্রে মুসলমান কিন্তু কর্মের ক্ষেত্রে ইহুদি। যদি তাদেরকে কাফের বলতে হয় তাদের কর্মগত কাফের বলা যাবে, তার মুখরে জানেন মিল্লাহ নয়, মুসলমান তো খারিজ নয়। একটি ক্ষেত্রে একজন মানুষ ভুল করতে পারে, সর্বক্ষেত্রে সে ভুল নয়। যখন একটি ক্ষেত্রে একটা মানুষ ইমানদার হতে পারে, সর্বক্ষেত্রে পাক্কা ইমান মুমিন নয়, ঠিক অমনি করে একটা মানুষ একটি ক্ষেত্রে কুফরি করতে পারে, সর্বক্ষেত্রে কাফের নয়। এইটাই হলো আহলে হাদিসের ইমান। এই মৌলিক বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরাটা আমাদের বাধ্য, এখন দায়িত্ব হয়ে গেছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি। তোমরা জানো অত সহজে জিহাদ এবং শাহাদাতের লোভে দৌড়ে কোথাও যেও না। যে ব্যক্তি একবার মুখে কলমা পড়েছে, যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করেছে, সে যার কোনো আমল না করে তাকে কাফের বলে হত্যা করা যাবে না। মেয়ের হাদিসগুলো পড়ে দেখো, আল্লাহ রসুল সাফাত করবেন, তার সাফাত কর্মে মানুষ একটা একটা করে জান্নাতে চলে আসবে, সর্বশেষ আল্লাহ রসুল আল্লাহ পাক বলবেন, ইজ্জতি ও জালালি ও কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার প্রতিপত্তির কসম, আমি আমার অহংকারের কসম, লাউখরাজান্না মান কানা ফি কলবি মিসকাল হাব্বাতিন মিন খারদাল মিন ঈমান, আমি অবশ্যই এখন জাহান্নাম থেকে বের করে নেবো যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে। আমাকে ওই কাজটা আমাকে করতে দাও, তোমাকে আর করতে হবে না। এটা দিয়ে কি প্রমাণ হয়? এক জাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে তাকে কাফের বলা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাবতীয় চরমপন্থা থেকে বিরত হয়ে মধ্যপন্থী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।